মনে পড়ে মনে পড়ে, অজড়া সে অনামিকা ভিজুথিলা একাএকা বিজুড়ি রে মোহ দেখি হেইথিলু পাখাপাখি নজর নথিলা কেউয়াড়ে ও সেই বর্ষা সেই রাতি মনে পড়ে মনে পড়ে। কিছি লাজ কিছি ডর মু দেখিলি কোরা কোরা মুহে তার, কিছি লাজ কিছি ডর মু দেখিলি কোরা কোরা মুহে তার, মারুথিলা বর্ষা রাতি তাদে হরে ইতে তাতি সিয়ে কি সহজে হাত ছাড়ে ও সেই বর্ষা সেই রাতি মনে পড়ে মনে পড়ে। ছোট ঘর মো মনে পড়ে লাগুথিলা স্বর্গপুর, সেই দূর ছোট ঘর মো মনে পড়ে লাগুথিলা স্বর্গপুর, মারুথিলা বর্ষা ছিটা লাগুথিলা ভারি মিঠা, মারুথিলা বর্ষা ছিটা লাগুথিলা ভারি মিঠা, সেই মিঠা বর্ষা রাতি অভুলা সে মিঠা গীতি আজি প্রিয়া অন্তরে মু পড়ে। অনামিকা ভিজুথিলা गाने पड़े